তন্ত্রীর গভীরতম তলদেশে যে সুরের অনুরণ প্রতিধ্বনিত হয় বারবার, যে সুরের মূর্ছনায় হৃদয় সচকিত হয়ে ছুটে যায় মসজিদের পানে, সে আজানের ধ্বনি শুনে কেমন করে বসে থাকো? তোমার অন্তর কি এতই কঠিন? আর নয়, এসো সুমধুর আজান ধ্বনিতে সাড়া দিয়ে ছুটে যাই মুক্তির পথে। আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি, আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি। মায়াবী দুনিয়ার আদি আমার নীল পাপে টানি, মায়াবী দুনিয়ার আদি আমার নীল পাপে টানি, মহাপাপের হাতছানিতে ছুটে চলে মন পাশানি। আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি, আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি। হৃদয় আমার পাপের খনি আল্লাহর হুকুম তাই মানিনি, হৃদয় আমার পাপের খনি আল্লাহর হুকুম তাই মানিনি, ভোগ বিলাসার রং তামাশায় কাটিয়ে দিলাম জীবন খানি। আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি, আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি। দুনিয়া মায়াবেদি ডাকি আমায় সারা দিনি, দুনিয়া মায়াবেদি ডাকি আমায় সারা দিনি, তাই তো আমার মন জগতে নবীর দিনের দীপ জ্বলেনি। আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি, আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি। মন আমার বেদাতের খনি নদীর আদিজ তাই মানিনি, মন আমার বেদাতের খনি নদীর আদিজ তাই মানিনি, বেদাতি আমল মাঝে কাটিয়ে দিলাম জীবন খানি। আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি, আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি। শিরকের মহাপাতক কিনি আমায় দিল মুশরিক বাণী, শিরকের মহাপাতক কিনি আমায় দিল মুশরিক বাণী, ছবি মূর্তি কবর পূজায় অস্ত গেল দিনমণি। আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি, আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি। মন আমার দি চারিনি পর্দার হুকুম তাই মানিনি, মন আমার দি চারিনি পর্দার হুকুম তাই মানিনি, বেপর্দায় চলে ফিরে হলাম আমি কলঙ্কিনি। আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি, আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি। কোরআনের মহাবাণী আমার মনে ধাক্কা দিলি, কোরআনের মহাবাণী আমার মনে ধাক্কা দিলি, শুধু ঘুষ আর হারাম কাজে তাই তো আমার মন ফেরেনি। আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি, আজানের মধুর ধ্বনি কতই শুনি আমি অধম দিন রজনী, আজানের মধুর ধ্বনি।